Hasan bin Ali diyor, Allahumma inni yuridu marhaba. Hey Allah, আমি একে ভালোবাসি, তুমি ওকে ভালোবাসো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রা থেকে বলেছেন, ফাতেমা যে অংশে ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার মাথা বলতে এখানে আছে, আদর করে বলবা তুমি কথা দুষ্টু বলে দুষ্টুটা এখানে আছে, এই দুষ্টু সম্পর্কে তার হাত বলছে আমাদের পরিবেশ এমন যে আমাদেরকে এইভাবে পরিবেশ আমাদের কিছু দিয়েছে, দুঃখের বিষয় বলেন আমাদের যদি সন্ধি না